চিঠি মোর আসিলানি, আসিবার থিলা চিঠি মোর ডাক ঘরু চোরি হয়ে গলা। চিঠি মোর আসিলানি আসিবার থিলা, চিঠি মোর ডাক ঘর চোরি হয়ে গলা। রে ডাক বালা, এমিতি কেমিতি হেলা? রে ডাক বালা, এমিতি কেমিতি হেলা? পহিলি চিঠি কু মন ভাঙ্গি যায় মোর, অলপ অলপ প্রেমর গলপ আরম্ভ হয়েছি মোর, পাইলি নাহি মু পহিলি চিঠি কু মন ভাঙ্গি যায় মোর। প্রিয়া মোর আসিলানি আসিবার থিলা, প্রিয়া মোর অধা বাটে কাহিঁ রহিগলা? রে গাড়ি বালা, এমিতি কেমিতি হেলা? রে গাড়ি বালা, এমিতি কেমিতি হেলা? গড়িলি মুহি মিলিলানি চিঠি আসিলানি, প্রিয়া ঘর তোলি লাভ নাহি। ফুল পাহাড়ের ঝরণা কূলরে ঘরটে গড়িলি মুহি মিলিলানি চিঠি আসিলানি, প্রিয়া ঘর তোলি লাভ নাহি। চাঁদ মোর হসিলানি হসিবার থিলা, হসু হসু কলা মেঘ ঢাঙ্কি দেই গলা। রে ফেরি বালা, এমিতি কেমিতি হেলা? রে ফেরি বালা, এমিতি কেমিতি হেলা? চিঠি মোর আসিলানি আসিবার থিলা, চিঠি মোর ডাক ঘর চোরি হয়ে গলা। রে ডাক বালা, এমিতি কেমিতি হেলা? রে ডাক বালা, এমিতি কেমিতি হেলা?